শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 27তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ডারে গা কেক্কুন সুরুন দেসু কা, কে বিয়ে করতে যাচ্ছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ সে তার বন্ধু সাকুরার বাড়িতে এসেছে। সাকুরা আন্নাকে একটি বিয়ের নিমন্ত্রণ পত্র দেখালো। চলুন তাহলে শোনা যাক 27তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ডারে গা কেক্কুন সুরুন দেসু কা, কে বিয়ে করতে যাচ্ছে। ডারে গা কেক্কুন সুরুন দেসু কা, শিজুওকা নো তোমোদাচি, হে এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না বলল, কে বিয়ে করতে যাচ্ছে, অর্থাৎ কে বিয়ে করবে। এটাই হলো আজকের মূল বাক্য। ডারে মানে হলো কে। কর্তা জানতে চাওয়া হলে প্রশ্নবোধক সর্বনামের পরে বসে পার্টিকেল না, এরপর কেক্কুন মানে বিয়ে, সুরু এটি হল সিমাস ক্রিয়াপদের আভিধানিক রূপ, যার অর্থ করা। তাহলে কেক্কুন অর্থাৎ বিয়ে কথাটি সিমাস বা করা ক্রিয়াটির সঙ্গে মিলে হয়েছে যৌগিক ক্রিয়া বিয়ে করা, তাই না? হ্যাঁ, আপনি ঠিক মতোই ধরতে পেরেছেন শারমিন সান। আর আগে শেখা হয়েছে যে দেস কথাটি ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা কারণ ব্যাখ্যা করতে। এর সঙ্গে পার্টিকেল খা যুক্ত করে বাক্যটিকে প্রশ্ন বানানো যায়। কাজে কোনো ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করার ক্ষেত্রে বলা হয় দেসু কা। আন্না বিয়ের নিমন্ত্রণ পত্রটি দেখে সাকুরার কাছে জানতে চাইল কে বিয়ে করবে, তাই না? ঠিক ধরেছেন। তবে খেয়াল রাখবেন দেস কথাটির আগে থাকা ক্রিয়াপদটি যেন নৈমিত্তিক রূপে থাকে। নৈমিত্তিক রূপের ক্রিয়াপদে মাস যুক্ত করা হয় না, তাই তো? তাহলে কেক্কুন সিমাস মানে বিয়ে করা, এই ক্রিয়াটি হবে কেক্কুন সুরু, অর্থাৎ এর আভিধানিক রূপ। হ্যাঁ, এবার আজকের মূল বাক্যটি অনুশীলন করা যাক, যেটি হল কে বিয়ে করতে যাচ্ছে। উত্তরে সাকুরা বলল শিজুওকা নো তোমোদাচি, শিজুওকার এক বন্ধু। শিজুওকা এটি হল মধ্য জাপানে প্রশান্ত উপকূলীয় একটি জেলা এবং জেলা শহরের নাম। নো এটি যথারীতি সম্বন্ধ পদ, তোমোদাচি মানে বন্ধু। তার মানে শিজুওকা জেলায় সাকুরার বন্ধু বাস করে, তাই না? ঠিক তাই। সাকুরার জন্মস্থান শিজুওকা জেলার শিজুওকা শহরে। সে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় তার বাবা সপরিবারে টোকিওতে বদলি হয়ে আসেন। তার ছোটবেলার বন্ধুর বিয়ে হবে খুব শিগগির। আন্না বলল হে, আচ্ছা তাই নাকি? নৈমিত্তিক ভঙ্গির এই বিষয়বোধক কথাটির অর্থ হল আপনার কথা আমি শুনে চলেছি। ইচ দেসু কা কখন, ইচ মানে হল কখন, এরপর বসেছে বাক্য শেষ করার মার্জিত শব্দ দেস এবং তারপরে আছে প্রশ্ন করার পার্টিকেল কা। ইচ দেসু কা কখন, এই কথাটি সচরাচর শোনা যায়। সাকুরা বলল ডাইং এটস হাতসুকায়ো, আগামী মাসের 20 তারিখে। ডাইং এটস মানে আগামী মাসে, চলতি মাসে অর্থ হচ্ছে গত মাসে হল সেঙ্গেচ, এরপর হাতসুকা এটি তারিখ বোঝায় যার অর্থ 20 তারিখ। আচ্ছা, 20 বা 20 তো শিখেছিলাম নিজু। আসলে জাপানি ভাষায় তারিখ বলার ক্ষেত্রে সংখ্যা প্রকাশের ভঙ্গি বদলে যায়। যেমন 20 তারিখ হল হাতসুকা, এটি এভাবেই মুখস্থ রাখুন। এরপরে আছে পার্টিকেল ইউ, যেটি শ্রোতাকে কোনো অজানা তথ্য দেওয়ার সময় বাক্যের শেষে বলা হয়। আর নামও ইশ্যনি শিজুওকা নি কানাই, আন্না আপনিও একসঙ্গে শিজুওকা চলুন না। আন্না সরাসরি নাম ধরেই ডাকা হচ্ছে আন্নাকে। মো এই পার্টিকেল কোন ব্যক্তি বা বস্তুকে অন্তর্ভুক্ত করে। যেমন বাংলায় ও যুক্ত করে আমিও তুমিও ইত্যাদি বলা হয়। ইশ্য মানে একসঙ্গে, নি এই পার্টিকেল দিয়ে এখানে উপায় বোঝানো হচ্ছে। শিজুওকা এটি মধ্য জাপানের একটি জেলা এবং জেলা শহরের নাম। নি এই পার্টিকেল দিয়ে এক্ষেত্রে অবস্থান বোঝাচ্ছে। ইকানাই এটি একটি ক্রিয়ার নৈমিত্তিক রূপ, মার্জিত রূপ হচ্ছে ইকিমাসেন, অর্থাৎ না যাওয়া। এটা হচ্ছে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়ার নাই রূপ, তাই না? ঠিক বলেছেন। ক্রিয়ার নাই রূপটি যদি কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলা হয় তাহলে এটি দিয়ে শ্রোতাকে কোনো কিছু করার আমন্ত্রণ জানানো যায়। নাই রূপ হচ্ছে মূলত ক্রিয়ার নাবাচক রূপ, তবে যদি কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে এটি বলা হয় তাহলে এর নাবাচক অর্থ লোপ পায়, তাই না? হ্যাঁ, তাই। ক্রিয়ার নাই রূপটি এভাবে ব্যবহার করে আপনি কাউকে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে বা এ ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছা জেনে নিতে পারেন। মার্জিত বাক্যরীতিতে এই কথাটি বলতে পারেন এভাবে, ইকিমাসেনকা, অর্থাৎ সঙ্গে যাবেন, বা আক্ষরিকভাবে আমার সঙ্গে যাবেন না। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ২৭তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল, কে বিয়ে করতে যাচ্ছে? এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। জাপানি ভাষায় তারিখ বলা হয় কিভাবে তা আমি জানতে চাই, দয়া করে বুঝিয়ে বলবেন? তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, জাপানি ভাষায় এক তারিখ বোঝাতে বলা হয়, এই শব্দটির মূল অর্থ ছিল নতুন চাঁদ ওঠার দিন। দুই থেকে দশ তারিখ পর্যন্ত কিভাবে বলা হয় এবার তা জেনে নিন। দুই তারিখ, তিন তারিখ, চার তারিখ, পাঁচ তারিখ, ইৎকা, ছয় তারিখ, মুইকা, সাত তারিখ, নানোকা, আট তারিখ, ইয়োকা, নয় তারিখ, কোকোনোকা, এবং দশ তারিখ, তোকা। সপ্তম পাঠে যেমন বলা হয়েছে, এসব সংখ্যাবাচক শব্দ জাপানে প্রাচীনকালে প্রচলিত গণনা পদ্ধতি থেকে চলে এসেছে। ১১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত বলার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার পরে নিচ অর্থাৎ দিন কথাটি জুড়ে দেয়া হয়। উদাহরণস্বরূপ ১১ তারিখ হচ্ছে জুইচিনিচি, তবে এখানেও কিছু ব্যতিক্রম আছে। ১৪ তারিখ হচ্ছে জুইয়োক্কা, ২০ তারিখ হল হাতসকা, এবং ২৪ তারিখ হচ্ছে নিজুইয়োক্কা। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবারে ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। আজ কিছু প্রাণীর ডাক শেখা যাক। শারমিন সান, এবার এই শব্দটি শুনে বলুন তো এটা দিয়ে কোন প্রাণীর ডাক বোঝায়? ওয়াং ওয়াং। ওয়ান ওয়ান, বুঝতে পারছি না। উত্তর হল আচ্ছা, কুকুরের ডাক। হ্যাঁ। এবারে আরেকটি শব্দ, বিড়ালের ডাক বোঝাচ্ছে কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। শ্রোতাবন্ধু, আপনাদের কেমন মনে হল? তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ ওয়াং ওয়াং এবং ন্যা ন্যা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমি সাকুরার সঙ্গে তার নিজের শহর শিজুওকা যাচ্ছি। ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠানেও আমি সাকুরার সঙ্গে যোগ দিতে পারব, কিন্তু আমি নাকি তা পারব না, কারণ জাপানের নিমন্ত্রণ ছাড়া কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া যায় না। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল, কে বিয়ে করতে যাচ্ছে? আগামী পর্বে আমরা দেখব আন্না সাকুরার সঙ্গে শিজুওকা যাবে। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।